ମନେ କଳା କାହ୍ନୁ ଖେଳ ଦେଖି ରାଧା ହେଲା ବାଇ ଆପଣାର ବୋଲି ଭାବି ମନେ ମନେ ସେ ଯେ ଗଲା ଧାଇ କହରେ ମାଝି କିଏ ବା ଆଜି ବୁଝେ ତାର ମନ ଭଲା ବି ହେଲା ବାମ ଝୁରେ ରାଇ ପରାଣ ହରିଣୀ ଆଖି ଯ যদি সে নদিয়ে ফাঁকি শিকারিটিয়ে মুরাহি প্রণয় আজি হায় সে হরিণী আখি। কিছু মুক্তা সাউটিবার চেষ্টা করেছিল আমি, এবে বি সে আমি বতীঘর আশার মিনার, তাঁর গীতরে তাঁর সম্মান জনাওছেন বিষ্ণু মাধব এবং সোহিনী। এবে মঞ্চে আমি ওড়িয়া সঙ্গীত জগতর প্রবাদ পুরুষ শ্রীযুক্ত প্রণব পট্টনায়ক। ধনুর সপ্ত রঙ্গ সবু তো যাইছিলি ভি মো আকাশে কড়া মেঘ খেলে সূর্য গলাড়ি ডুবি সূর্য গলাড়ি ডুবি ইন্দ্র ধনুর সপ্ত রঙ্গ সবু তো যাইছিলি ভি মাখি কই কাঁদে কই কই কাহা পাই কাহা পাই নিরি মাখি কই কাঁদে কই কই কাহা পাই কাহা পাই সে তো অতীত চরি গলা দিন স্বপ্নর সুনা ভুই মমতা মোর রহি রহি আসে দেখাই মোতে তা ছবি পথে ইশারারে মতে কিয়ে ডাকে কিয়ে ডাকে বিজনয়ে পথে ইশারারে মতে কিয়ে ডাকে কিয়ে ডাকে সে কি অসীম বড়ায় তাহাত বাদলর মুখে স্বপন মোর জড়ি জড়ি যায় তার সাথে জড়ি জীবি সূর্য গলায় ডুবি